পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, পৃষ্ঠা 75, চ্যাপ্টার 6, স্বীকৃতি, রিকগনিশন। আন্তর্জাতিক আইনে কোনো সদ্যপ্রতিষ্ঠিত নতুন রাষ্ট্রকে, রাষ্ট্রের অস্তিত্বকে বিশ্বের অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়াকে স্বীকৃতি বলে। স্বীকৃতির ফলে কোনো দেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণভাবে রাষ্ট্রের মর্যাদা লাভ করে। যদিও আন্তর্জাতিক আইনে এমন কোনো বিধান নেই যার উপর ভিত্তি করে বলা যায় যে একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অন্যান্য রাষ্ট্রের কর্তব্য, আবার নতুন রাষ্ট্রের অধিকারও নেই ইতোমধ্যে প্রতিষ্ঠিত অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি পাবার, তাই এটি সফট ইন্টারন্যাশনাল ল এর অন্তর্ভুক্ত। স্বীকৃতি আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একটি নব্য প্রতিষ্ঠিত রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের বিষয়বস্তুতে পরিণত হতে সাহায্য করে। স্বীকৃতি প্রাপ্তির ফলে একটি নব্য প্রতিষ্ঠিত রাষ্ট্র কতিপয় অধিকার ভোগ করে থাকে, যেমন অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, চুক্তিতে আবদ্ধ হওয়ার যোগ্যতা, স্বীকৃতিদাতা দেশের আদালতে মামলা দায়ের করার অধিকার প্রভৃতি। প্যারা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বা প্রদান একটি সমস্যাও বটে। যখন নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটে তখন ওই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া যাবে কি না এ নিয়ে নানাবিধ বিতর্কের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে কিছু সংখ্যক রাষ্ট্র স্বীকৃতি প্রদান করলেও কতিপয় রাষ্ট্র উক্ত স্বীকৃতির বিরোধিতা করে, যেমন 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করলেও বাংলাদেশ প্রথম স্বীকৃতি পায় 6 ডিসেম্বর 1971 সালের ভারতের কাছ হতে। অপরপক্ষে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব অনেক পরে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। প্যারা, স্বীকৃতির প্রশ্ন যতই রাজনৈতিক হোক না কেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণভাবে প্রচলিত কিছু রীতিনীতি রয়েছে যা রাষ্ট্রসমূহ স্বীকৃতির প্রশ্ন সচরাচর মেনে চলে। স্বীকৃতির শর্তাবলী পূরণ হলে বিলম্বে হলেও রাষ্ট্রসমূহ স্বীকৃতি প্রদান করে, কারণ স্বীকৃতির মাধ্যমে কেবল স্বীকৃত রাষ্ট্রের সঙ্গে পুরোপুরিভাবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আদান প্রদান চলে যা দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য। স্বীকৃতির প্রশ্নটি মূলত রাজনৈতিকভাবে মীমাংসিত হলেও স্বীকৃতি প্রদান অনিবার্যভাবে কিছু আইনগত ফলাফল সৃষ্টি করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও রাষ্ট্রীয় আদালতে যার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। প্যারা, একটি নতুন রাষ্ট্রের স্বীকৃতির জন্য স্বীকৃতি আদৌ প্রয়োজনীয় কিনা এ সম্পর্কে দুইটা উল্লেখযোগ্য মতামত রয়েছে, যেমন এক, রিচার্ড বেস্টার, RICHARD, BAXTER, প্রখ্যাত আন্তর্জাতিক আইনবিদ ও আন্তর্জাতিক আদালতের প্রাক্তন বিচারক, এর মত অনুসারে স্বীকৃতি কোনো রাষ্ট্রের ক্ষেত্রে যতখানি সমস্যার সমাধান করে তার চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে, তাই এই স্বীকৃতির প্রথাটি আন্তর্জাতিক আইনে কম গুরুত্ব দেওয়া উচিত। আন্তর্জাতিক আইন থেকে এর ব্যবহার এবং উপযোগিতা হ্রাস করা উচিত। 2, এক্সট্রাডা, EXTRADA, আর্জেন্টিনার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক আইনবিদ, এর মত অনুসারে সদ্য স্বাধীনতা প্রাপ্ত আত্মস্বীকৃত রাষ্ট্রের জন্য অন্য রাষ্ট্রের স্বীকৃতির বিধান হচ্ছে অপমানজনক, সুতরাং এই ব্যবস্থাটি মানা উচিত নয়। তার মতে কোনো জনগোষ্ঠী যদি সার্বভৌম সাবরিন হয় তবে তার জন্য স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। প্যারা, জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বাধ্যতামূলক নয়, এ প্রসঙ্গে ইউএন চার্টার এর 4 নং অনুচ্ছেদ এর বিষয়সমূহ উল্লেখ করা যায়, যথা বর্তমান সনদ উল্লেখিত সমুদায় দায় দায়িত্ব যারা গ্রহণ করবে এবং সংগঠনটির বিচারে যারা এসব দায় দায়িত্ব পালন করতে সক্ষম ও ইচ্ছুক, সেরূপ অন্য সকল শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য জাতিসংঘের সদস্যপদ উন্মুক্ত থাকবে। এদিক থেকে বিচার করলে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে একটি রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কালেকটিভ রেকগনিশন পেতে পারে। প্যারা, স্বীকৃতির তত্ত্ব, স্বীকৃতির প্রকৃতি সম্পর্কে দুইটি তত্ত্ব রয়েছে, যথা এক, গঠনমূলক তত্ত্ব, কনস্টিটিউটিভ থিওরি, দুই, ঘোষণামূলক তত্ত্ব, ডিক্লারেটরি থিওরি। গঠনমূলক তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী স্বীকৃতির মাধ্যমে শুধু কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় সত্তা হিসেবে তার বৈধতা অর্জন করতে পারে, অর্থাৎ স্বীকৃতি রাষ্ট্র গঠন করে। স্বীকৃতি ছাড়া রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই এবং তা আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য হতে পারে না। অনুরূপভাবে শুধু স্বীকৃতির মাধ্যমেই কোনো সরকার বৈধতা লাভ করে এবং নির্দিষ্ট রাষ্ট্র প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে। ঘোষণামূলক তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী স্বীকৃতির উপর রাষ্ট্রীয় সত্তা অর্জন নির্ভর করে না, রাষ্ট্রীয় সত্তার উপাদান অর্জন সম্পূর্ণ আলাদা বিষয় যা আন্তর্জাতিক আইনের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানেরই বেশি অন্তর্গত। রাষ্ট্রীয় সত্তার শর্তাবলী পূরণ হলে তা অবশ্যই রাষ্ট্র হিসাবে বিবেচিত হবে, তার জন্য স্বীকৃতির প্রয়োজন নেই। এখানে অন্যান্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির গুরুত্ব শুধু ঘোষণামূলক, অর্থাৎ যা অস্তিত্ব রয়েছে। তাকে কেবল আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে নেয় না, স্বীকৃতি গঠন করে না, ঘোষণার মাধ্যমে শুধু স্বীকার করে নেয়। স্বীকৃতি বড় জোর রাষ্ট্রের অস্তিত্বের একটি প্রমাণ বহন করে, তেমনি এই তত্ত্ব অনুযায়ী কোন সরকারের কর্তৃত্ব স্বীকৃতির উপর নির্ভরশীল নয়। কর্তৃত্ব আগে থেকে থাকে যা অন্যান্য রাষ্ট্র আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে স্বীকার করে নেয়। প্রকারভেদ। উদ্দেশ্য অনুযায়ী স্বীকৃতি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যথা ক রাষ্ট্রের স্বীকৃতি রিকগনিশন অব এ স্টেট, খ সরকারের স্বীকৃতি রিকগনিশন অব এ গভর্নমেন্ট, গ আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সংগ্রামরত জনগণকে স্বীকৃতি রিকগনিশন অব লিবারেশন মুভমেন্ট, ঘ প্রবাসী সরকার স্বীকৃতি রিকগনিশন অব এ গভর্নমেন্ট ইন এক্সাইল। রাষ্ট্রের স্বীকৃতি রিকগনিশন অব এ স্টেট। আন্তর্জাতিক আইনে রাষ্ট্রের স্বীকৃতি বলতে বিশ্বের বিভিন্ন সার্বভৌম ও প্রতিষ্ঠিত রাষ্ট্রসমূহ কর্তৃক একটি নব্য প্রতিষ্ঠিত রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকার করাকে বোঝায়। তবে নব্য ঘোষিত রাষ্ট্রকে স্বীকৃতি দানের পূর্বে যে বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় তা হল নব্য ঘোষিত রাষ্ট্রটি স্থায়ীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে কিনা। প্যারা। রাষ্ট্রসমূহের অধিকার ও দায় দায়িত্ব সংক্রান্ত 1933 সালের মন্টেভিডিও কনভেনশনের এক ধারা অনুযায়ী একটি রাষ্ট্রের জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো অপরিহার্য, যথা ক রাষ্ট্রের একটি যুক্তিসঙ্গত জনসমষ্টি বিদ্যমান থাকতে হবে, গ খ এর একটি সুনির্দিষ্ট ভূখণ্ডের অস্তিত্ব থাকতে হবে, গ এর জনগোষ্ঠীকে পরিচালনার জন্য একটি সরকারের অস্তিত্ব বিদ্যমান থাকতে হবে, ঘ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের যোগ্যতা ও ক্ষমতা থাকতে হবে। সরকারের স্বীকৃতি রিকগনিশন হবে গভর্নমেন্ট। সরকার রাষ্ট্রের একটি অংশ, তবু স্বীকৃতির ক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকে পৃথকভাবে দেখা হয়। অনেক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলেও সরকারকে স্বীকৃতি দেওয়া হয় না। কোনো একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে সেটা স্থায়ী স্বীকৃতি হয় এবং যতদিন পর্যন্ত ওই রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান থাকে ততদিন পর্যন্ত স্বীকৃতিও বহাল অবলবৎ থাকে। কিন্তু কোন রাষ্ট্রের এক সরকারের পতন হলে বা পরিবর্তন হলে নতুন সরকারকে অন্যান্য রাষ্ট্রের সরকারের স্বীকৃতি নাও দিতে পারে। মূলত আন্তর্জাতিক ভাবে মর্যাদাপূর্ণ একটি সরকার হিসেবে দেশ পরিচালনা করতে হলে তা অবশ্যই অন্যান্য রাষ্ট্র সরকার কর্তৃক স্বীকৃত হওয়া প্রয়োজন। আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সংক্রান্ত জনগণকে স্বীকৃতি। যখন একটি নির্দিষ্ট অঞ্চলে জনগণ রাষ্ট্রের সরকার উপাদান সহ সার্বভৌমত্ব লাভের প্রত্যাশায় ন্যায়সঙ্গত সংগ্রাম পরিচালনা করে তখন উহাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে উক্ত এলাকার জনগণের দাবির প্রতি সমর্থন জানানো হয়। আন্তর্জাতিক আইনের স্বীকৃতি প্রধানত দুই ধরনের, যেমন ক ব্যক্তি স্বীকৃতি এক্সপ্রেস রিকগনিশন, ব্যক্ত স্বীকৃতি এক্সপ্রেস রিকগনিশন, ক অব্যক্ত স্বীকৃতি ইমপ্লাইড রিকগনিশন IMPLIED। ক ব্যক্ত স্বীকৃতি এক্সপ্রেস রিকগনিশন। ব্যক্ত স্বীকৃতির সমন্বয়ে ঘটে কতিপয় আনুষ্ঠানিক ঘোষণা দিতে নিম্নলিখিত ব্যক্ত বা প্রকাশ্য স্বীকৃতি স্বীকৃতি জ্ঞাপন করা যায়, যথা ১ পুরাতন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি, নতুন স্বীকৃতি সূচক কূটনৈতিক পত্র ডিপ্লোম্যাটিক নোট দিয়ে, ২ ঘোষণা নোট ভার্বাল দ্বারাও প্রকাশ্যভাবে নতুন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি প্রদান প্রকাশ করা যায়, ৩ রাষ্ট্রপ্রধান কর্তৃক সংশ্লিষ্ট রাষ্ট্র স্বীকৃতির সংবাদ বহনকারী দূত প্রেরণ করে প্রকাশ্য স্বীকৃতি জ্ঞাপন করা যায়, ৪ নতুন রাষ্ট্রের সাথে কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদন দ্বারাও পুরাতন রাষ্ট্রসমূহ স্বীকৃতি জ্ঞাপন করতে পারে, ৫ সংসদীয় ঘোষণা পার্লামেন্টারি ডিক্লারেশন দ্বারাও একটি পুরাতন রাষ্ট্র নতুন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি প্রকাশ করতে পারে। খ অব্যক্ত স্বীকৃতি ইমপ্লাইড রিকগনিশন। অব্যক্ত স্বীকৃতি বা অনুমিত স্বীকৃতি রাষ্ট্রের মনোভাব অভ্যাস আচার আচরণ দ্বারাই প্রকাশ পায়। এই প্রকার স্বীকৃতি মূলত রাষ্ট্রের ইচ্ছা বা অনুমোদনের দ্বারাই কার্যকরী হয়। নিম্নলিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে স্বীকৃতিকে অনুমোদন করা হয়, যথা ১ যেক্ষেত্রে কোনো রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে সেক্ষেত্রে অভিনন্দন বার্তা প্রেরণের মাধ্যমে, ২ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিশেষ করে কূটনৈতিক প্রতিনিধি বৃন্দ বিনিময়ের ভিত্তিতে, ৩ ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক চুক্তি সম্পাদনের মাধ্যমে, ৪ কোনো বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ভিত্তিতে। প্রকৃতি অনুযায়ী স্বীকৃতি দুই প্রকার, যথা ক আইনগত স্বীকৃতি ডি জোর রিকগনিশন DE JURE, খ কার্যত স্বীকৃতি ডি ফ্যাক্টো রিকগনিশন DE FACTO। আইনগত স্বীকৃতি ডি জুরে রিকগনিশন, আইনগত স্বীকৃতি হচ্ছে ব্যক্তিগত স্বীকৃতির অন্তর্ভুক্ত, আইনগত স্বীকৃতি হচ্ছে কোন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি, এটি বলতে বোঝায় কোন রাষ্ট্রের সরকারের স্বীকৃতিকে, কোন প্রতিষ্ঠিত রাষ্ট্রভূম রাষ্ট্র কর্তৃক অন্য কোন সরকারকে প্রচলিত রীতি অনুযায়ী স্বীকার করে নিয়ে সেই সরকারের সঙ্গে কূটনৈতিক এবং অন্যান্য সম্পর্ক স্থাপন করাকে আইনগত স্বীকৃতি বলা হয়। অর্থাৎ আইনগত স্বীকৃতি হচ্ছে কোন রাষ্ট্র বা সরকারকে পুরোপুরি স্বীকার করে নেয়, যার ফলে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্র এবং স্বীকৃত রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক আইনের সাবজেক্ট হিসাবে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপিত হতে পারে। খ কার্যত স্বীকৃতি ডি ফ্যাক্টো রিকগনিশন, কার্যত স্বীকৃতি অস্থায়ী প্রকৃতির স্বীকৃতি, জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে কার্যত স্বীকৃতি বা ডি ফ্যাক্টো রিকগনিশন দেওয়া হয়। কোনো রাষ্ট্র বা সরকারকে পুরোপুরি স্বীকার না করলেও তার বাস্তবতাকে স্বীকার না করা কার্যত স্বীকৃতি সাধারণত সীমিত ভাবে দেওয়া হয়। আইনগত স্বীকৃতি এবং কার্যত স্বীকৃতির মধ্যে পার্থক্য। আইনগত স্বীকৃতি হচ্ছে স্থায়ী স্বীকৃতি, আইনগত স্বীকৃতি হচ্ছে পূর্ণ প্রশাসনিক স্বীকৃতি, ফুল অফিসিয়াল রেকগনিশন, কিন্তু কার্যত স্বীকৃতি যদিও প্রশাসনিক কিন্তু অসম্পূর্ণ, ইনকমপ্লিট স্বীকৃতি, এটাকে প্রায় স্বীকৃতি সেমি রিকগনিশন বলা হয়। টু আইন দুই আইনগত স্বীকৃতি এবং কার্যত স্বীকৃতির মধ্যে আইনগত ফলাফলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আইনগত স্বীকৃতিপ্রাপ্ত একটি সরকার সমস্ত আইনগত সুবিধা লিগ্যাল কনসিকোয়েন্সেস ভোগ করে, কিন্তু কার্যত স্বীকৃতি অসম্পূর্ণ প্রকৃতির হওয়ায় অনেক ক্ষেত্রে সীমিত অধিকার ভোগ করে। তিন আইনগত স্বীকৃতি সরকার অন্যান্য সরকারের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করতে পারে। প্রশাসনিক চুক্তি করতে হলে আইনগত স্বীকৃতি দরকার, কিন্তু কার্যত স্বীকৃতিপ্রাপ্ত সরকার অন্য সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে না, তবে শুধু কনস্যুলার রিলেশন সম্পর্ক স্থাপন করতে পারে, যেমন নাগরিকদের ভিসা প্রদান ও ব্যবসা সংক্রান্ত কাজ করতে পারে। চার আইনগত স্বীকৃতি প্রত্যাহার নন উইথড্রয়াল করা যায় না, প্রত্যাহার করা যায় না, কিন্তু কার্যত স্বীকৃতি যেহেতু অস্থায়ী সেজন্য তা প্রত্যাহার করে নেওয়া যায়। পাঁচ স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্র আইনগত স্বীকৃতি রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক চুক্তি সহ সকল প্রকার চুক্তিতে আবদ্ধ হতে পারে। পক্ষান্তরে কার্যত স্বীকৃতি রাষ্ট্র রাজনৈতিক চুক্তি সম্পাদনে অক্ষম। ছয় আইনগত স্বীকৃতি তথা দেশের আদালতে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র মামলা দায়ের এবং পরিচালনা করতে পারে। পক্ষান্তরে কার্যত স্বীকৃতি তথা দেশের আদালতে কোনো প্রকার মামলা মোকদ্দমার অধিকার জন্মায় না। সাত আইনগত স্বীকৃতি দত্ত রাষ্ট্রের এখতিয়ারভুক্ত কোনো এলাকায় স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রের সম্পত্তি থাকলে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র বা সরকার তা পুনরুদ্ধারের দাবি করতে পারে। পক্ষান্তরে কার্যত স্বীকৃতিপ্রাপ্ত সরকার পূর্ববর্তী সরকারের হাতে ন্যস্ত ছিল এমন সম্পত্তি পুনরুদ্ধারের দাবি করতে পারে না। তারা বাস্তবে আইনগত স্বীকৃতি ও কার্যত স্বীকৃতির মধ্যে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, তবে এদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে কার্যত স্বীকৃতি রেট্রোস্পেক্টিভ ক্ষমতার ফলে প্রাধান্য লাভ করে থাকে। নিম্নে কতিপয় বিখ্যাত মামলার আলোকে পার্থক্য তুলে ধরা হলো। মামলা হেইল সেলাসি ভার্সেস কেবল অ্যান্ড ওয়্যারলেস কোম্পানি লিমিটেড, হাইলে সেলাসি বনাম কেবল অ্যান্ড ওয়্যারলেস কোম্পানি লিমিটেড, অ্যাবিসিনিয়া ভার্সেস ইউকে 1939, ABYSSINIA। এই মামলা হেইলে সেলাসি ইথিওপিয়ার একজন সম্রাট ছিলেন, ক্যাবল অ্যান্ড ওয়্যারলেস কোম্পানি ইথিওপিয়া রাজকোষ হতে ঋণ গ্রহণ করে 1936 সালে। 1936 সালে ইতালি ইথিওপিয়া আক্রমণ করে এবং এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, কিন্তু হেইলে সেলাসি ইথিওপিয়া সম্রাট থেকে গেলেন। উল্লেখ্য কোম্পানিটি ছিল ব্রিটিশ কোম্পানি। অতঃপর ঋণের টাকা আদায়ের জন্য হেইলে সেলাসি উক্ত কোম্পানির বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলা দায়ের করে। ব্রিটিশ ইতিমধ্যে ইথিওপিয়ার উপর ইতালির কর্তৃত্বকে কার্যত স্বীকৃতি প্রদান করে। এরই একই সময়ে হেইলে সেলাসি এর উপর আইনগত স্বীকৃতি কার্যত ছিল। কোম্পানি যুক্তি প্রদর্শন করে যে যেহেতু ইতালি ইথিওপিয়ার উপর কর্তৃত্ব স্থাপন করেছে, সেহেতু ঋণের টাকা পেলে ইতালি পাবে, হেইলে সেলাসি নয়। এই মামলার বিচার বিষয় ছিল দুইটি, দুটি স্বীকৃত সরকারের মধ্যে কোন সরকার অগ্রাধিকার পাবে, টু একই সময়ে আইনগত ও কার্যত স্বীকৃতি প্রদানের ফলাফল কি হবে। এই মামলায় নিম্ন আদালত রায় প্রদান করেন যে হেইলে সেলাসি উক্ত ঋণের টাকা পাবে, কারণ সে এখন পর্যন্ত আইনগত স্বীকৃত শাসক। কোম্পানি আপিল করে। ইতিমধ্যে ব্রিটেন রাজনৈতিক কারণে ইতালিকে আইনগত স্বীকৃতি প্রদান করে। এর ফলে ইংল্যান্ডের উচ্চ আদালত বলেন যে এখন আর হিলে সেলাসি উক্ত ঋণের টাকা দাবি করতে পারবে না। তারা উচ্চ আদালত বলেন যে ইতালির নিম্ন আদালত কর্তৃক মামলার রায়ের পর ইংল্যান্ডের নিকট থেকে আইনগত স্বীকৃতি পায় এবং হেলে সেলাসি তার সকল প্রকার বৈধতা হারায় আপিলকারী কোম্পানির নিকট হতে ঋণের টাকা আদায়ের কারণে। আদায়ের কারণ যেহেতু আইনগত স্বীকৃতি রিট্রোস্পেক্টিভ বিদ্যমান। তারা এই মামলা হতে একটি মূলনীতি পাওয়া যায় যে বিরোধীয় কোনো সম্পত্তি যদি বিদেশের এখতিয়ার অবস্থিত হয় তাহলে আইনগত স্বীকৃতিপ্রাপ্ত সরকার উহার ওপর অধিকার দাবি করতে পারে এবং স্বীকৃত সকল সময়ই রাষ্ট্র বা সরকারের বিধিবদ্ধ লগ্নের সময় থেকেই কার্যকর হয়। মামলা অ্যারেন্ট জু ARNTZZU মেন্ডি কেস MENDI কেস আরানজাজো মেন্ডি মামলা হাউস অব লর্ডস 1939। এই মামলায় আরানজাজো মেন্ডি স্পেনের একটি জাহাজ ছিল যা উক্ত দেশের বিলবাও নামক এলাকায় রেজিস্ট্রিভুক্ত ছিল। 1934 সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে একদিকে রিপাবলিকানরা ছিল এবং অন্যদিকে ন্যাশনালিস্টরা ছিল। ন্যাশনালিস্টরা ছিল জেনারেল ফ্রাঙ্কো এর অধীনে ইংল্যান্ড প্রবাসী রিপাবলিকান সরকারকে ডি জুর বা আইনগত স্বীকৃতি প্রদান করে যেহেতু ইহা ছিল স্পেনের বৈধ সরকার। অন্যদিকে ইংল্যান্ড জেনারেল ফ্রাঙ্কো সরকারকে কার্যত স্বীকৃতি দেয় সুতরাং ইংল্যান্ডের ক্ষেত্রে দ্বৈত স্বীকৃতি প্রদান করেছে। জেনারেল ফ্রাঙ্কো ধীরে ধীরে বহু এলাকা দখল করে নেয়। তখন স্পেনের রিপাবলিকান সরকার এক বিক্রির মাধ্যমে বিলবাও এদের প্রদেশের সকল রেজিস্ট্রিকৃত জাহাজকে জাতীয়করণ করে নেয়। অ্যারেন্ট জাজু মেন্ডি জাহাজটিও প্রদেশ ওই প্রদেশে রেজিস্ট্রিকৃত ছিল। অনুরূপভাবে জেনারেল ফ্রাঙ্কো বেলবাও প্রদেশে নির্মিত সকল প্রকার জাহাজকে তার অধীনে রাষ্ট্রায়ত্ত করার জন্য আইন পাশ করলো। অ্যারেন্ট জাজু মেন্ডি জাহাজটি যখন ব্রিটেনে পৌঁছলো তখন রিপাবলিকান সরকার ব্রিটেনের আদালতের নিকট গিয়ে বলল যে ব্রিটেন তাদেরকে আইনগত স্বীকৃতি দিয়েছে। অ্যারেন্ট জাজু মেন্ডি জাহাজটি তাদের সম্পত্তি, তাই জাহাজটিকে আটক করা হোক এবং তাদের হাতে হস্তান্তর করার জন্য আদেশ জারি করা হোক। প্যারা এই মামলার বিচারের বিষয় ছিল রিপাবলিকান সরকার আরানজাজু মেন্ডি জাহাজটির দখলের অধিকারী হবে কিনা। প্যারা ইংল্যান্ডের হাউস অব লর্ডস ন্যাশনালিস্ট সরকারের পক্ষে রায় প্রদান করেন। এই সিদ্ধান্তের যুক্তিতে হাউস অব লর্ডস বলেন যে ইংল্যান্ডের কর্তৃক কার্যত স্বীকৃতিপ্রাপ্ত ন্যাশনালিস্ট সরকার স্পেনের একটি বিশাল এলাকা নিজ দখলে রেখেছে এবং তারা অন্য কোনো সরকারের অধীনস্থ নয়। তাছাড়া ব্রিটিশ সরকার স্পেনকে একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। প্যারা আলোচ্য মামলায় আইনগত ও কার্যত স্বীকৃতির মধ্যে কোনো প্রকার পার্থক্য করা হয়নি। মামলা জিনিয়া আমেরিকা লিনি ভার্সাস বহুসলাভিস্কি GDYNIA জিনিয়া আমেরিকা AMERYKA লিনি LINIE ভার্সাস বহুসলাভিস্কি বোগাজলস্কি BOZUSLAWSKI। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি পোল্যান্ডকে দখল করে নেয়। পোল্যান্ডের প্রবাসী সরকার ইংল্যান্ডে আশ্রয় নিয়ে ইংল্যান্ড পোলিশ সরকারকে আইনগত স্বীকৃতি প্রদান করে। প্যারা 1945 সালের 3 জুলাই যুদ্ধ শেষ হলে পোলিশ প্রবাসী সরকার একটি আইন জারি করেন যে যারা নাবিক কমিউনিস্ট সরকারের অধীনে চাকরি করতে চাইবে না তারা অব্যাহতি নিলে মালিক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ লাভ করবে। এখানে উল্লেখ যে 28 জুন 1945 সালে পোল্যান্ড কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় যা ব্রিটিশ সরকার কর্তৃক কার্যত স্বীকৃতি লাভ করে। 1945 সালের 5-6 জুলাই মধ্যরাতে এই কমিউনিস্ট কার্যত স্বীকৃত সরকারকে ইংল্যান্ড আইনগত স্বীকৃতি প্রদান করে। প্যারা পরবর্তী সময়ে এই কমিউনিস্ট সরকার পোল্যান্ডে এর সকল জাহাজকে জাতীয়করণ করে। তখন জিনিয়া আমেরিকা লিনি জাহাজের মালিক মিস্টার বগোসলাওস্কি এবং অন্যান্য নাবিকরা কমিউনিস্ট সরকারের অধীনে চাকরি করতে অস্বীকৃতি জানায় এবং ক্ষতিপূরণ দাবি করে তাদের নিয়োগকর্তার নিকট। রাষ্ট্রীয় সরকার তখন ক্ষতিপূরণ প্রদানকর্তা অস্বীকার করলে মামলা দায়ের করা হয়। নাবিকেরা জিতে যায় এবং নিয়োগকর্তারা আপিল দায়ের করে। এই মামলার বিচার্য বিষয় ছিল এক, 5 ও 6 জুলাই তারিখের মধ্যরাতে প্রদত্ত আইনগত স্বীকৃতির ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট প্রযোজ্য হবে কিনা, এবং উহা নাবিকদের প্রতি দায়িত্ব অস্বীকার করার বৈধতা কতটুকু। 2, জাহাজের মালিকরা নাবিকদের অ্যালাওয়েন্স প্রদান করতে বাধ্য কিনা। আদালত মিস্টার ববস্লাভস্কি এর পক্ষে রায় প্রদান করেন এবং নিয়োগকর্তাকে নির্দেশ দেন তার সমস্ত ক্ষতিপূরণ পরিশোধ করার জন্য। হাউস অব লর্ডস বললেন যে আমরা যদি স্বীকৃতির প্রথাগত পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা দেখি প্রত্যেকটি স্বীকৃতির রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বিদ্যমান। তাই 28 জুন হতে পোল্যান্ডের কমিউনিস্ট সরকার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট রয়েছে, কিন্তু যদি আমরা মানবাধিকার রক্ষা করতে সরকার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হাউস অব লর্ডস বলেন যে আমরা যদি স্বীকৃতির প্রথাগত পদ্ধতি অনুসরণ করি তাহলে আমরা দেখি প্রত্যেকটি স্বীকৃতির রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বিদ্যমান। তাই 28 জুন হতে পোল্যান্ডের কমিউনিস্ট সরকারের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট রয়েছে, কিন্তু যদি আমরা মানবাধিকার রক্ষা করতে চাই তাহলে অবশ্যই নাবিকদের তাদের জাহাজের মালিক কর্তৃক ক্ষতিপূরণ করতে হবে। এই মামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ আলোচনাকে আইনগত মামলার অপেক্ষা বেশি প্রাধান্য দেয়া হয়। প্যারা মামলা সালিমফ SALIMODFF এন্ড কোম্পানি ভার্সাস স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি অফ নিউ ইয়র্ক। সালিম অফ অ্যান্ড কোম্পানি বনাম স্ট্যান্ডার্ড তেল কোম্পানি নিউ ইয়র্ক, মামলা 1933। এই মামলা মিস্টার সালিম অফ একজন রাশিয়ান নাগরিক। তার রাশিয়ায় একটি তেল কোম্পানি ছিল যার নাম ছিল সালিম অফ অ্যান্ড কোম্পানি। 1917 সালের অক্টোবরে রুশ বিপ্লবের পর রাশিয়ান সরকার সকল সম্পত্তি জাতীয়করণ করেন এবং একই সময় সালিম অফ অ্যান্ড কোম্পানিও জাতীয়করণ করা হয়। এখানে উল্লেখ্য যে বিপ্লবের পর থেকে সালিম অফ আমেরিকায় আশ্রয় গ্রহণ করেন। পরবর্তী সময় নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানি অব NY নিউ ইয়র্ক রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে অনেক বেশি তেল কেনার জন্য। চুক্তি অনুযায়ী তেল নিউ ইয়র্কে পৌঁছালে সালিম অফ উক্ত তেলের মালিকানা দাবি করে মামলা দায়ের করে। তার যুক্তি হলো রাশিয়ান সরকার একটি বেআইনি ঘোষণার মাধ্যমে তার কোম্পানিকে জাতীয়করণ করেছিল। তাছাড়া আমেরিকা তখনও রাশিয়াকে কোনো প্রকার স্বীকৃতি প্রদান করেনি। এই মামলার বিচার বিষয় ছিল 1, মিস্টার সালিমভ তার কোম্পানির তেল ফেরত পাবে কিনা। 2, এই মামলায় স্বীকৃতি আবশ্যকীয় কিনা। আদালত মিস্টার সালিমভ এর দাবি অগ্রাহ্য করেন এবং বলেন যে স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানি রাশিয়ার নিকট থেকে তেল ক্রয় করতে পারে, যদিও আমেরিকা রাশিয়াকে কোনো প্রকার স্বীকৃতি প্রদান করেনি। এই ক্ষেত্রে আমেরিকা কর্তৃক রাশিয়াকে স্বীকৃতি প্রদান আবশ্যকীয় নয়। প্যারা আদালত তার সিদ্ধান্তের যুক্তিতে বলেন যে যদিও আমেরিকা তখনও পর্যন্ত রাশিয়াকে স্বীকৃতি দান করেনি, তথাপি রাশিয়ার অস্তিত্ব বাস্তবে বিদ্যমান ছিল যা অস্বীকার করার কোনো উপায় নেই। তাছাড়া রাশিয়া দীর্ঘদিন যাবৎ তার রাষ্ট্রীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এতে করে উহার রাষ্ট্রত্বের শক্তি অর্জিত হয়েছে। এই কারণে আদালতের কোনো এখতিয়ার নেই রাশিয়ার অভ্যন্তরীণ কার্যকলাপের বৈধতা বিবেচনা করার। স্বীকৃতির আইনগত ফলাফল গুরুত্ব। স্বীকৃত হল রাষ্ট্রীয় সত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্বীকৃতির মাধ্যমে একটি নতুন রাষ্ট্র স্বীকৃতি আন্তর্জাতিক ব্যক্তিত্বের মর্যাদা লাভ করে। একমাত্র স্বীকৃতির মাধ্যমে ইয়ে একটি রাষ্ট্র একমাত্র স্বীকৃতির মাধ্যমে একটি সত্ত প্রতিষ্ঠিত রাষ্ট্র প্রপ্রথম সুপ্রতিষ্ঠিত সার্বভৌম রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সত্তার মর্যাদা অর্জন করতে পারে। রাষ্ট্রীয় সত্তা অর্জনের ক্ষেত্রে পুরাতন সার্বভৌম রাষ্ট্র কর্তৃক স্বীকৃত স্বীকৃতি দানের বিষয়টি আন্তর্জাতিক আইনে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। স্বীকৃতি বলতে প্রধানত আইনগত চুক্তি বোঝায়। স্বীকৃতির ফলাফল তথা স্বীকৃতির ফলাফল তথা যেসব কারণে কোনো নব্য প্রতিষ্ঠিত সরকার নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের স্বীকৃতির আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয় তা নিম্নরূপ। এক, স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র স্বীকৃতি দানকারী রাষ্ট্রের আদালতে মামলা দায়ের করতে পারে, অর্থাৎ যে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়নি অপর রাষ্ট্রের আদালতে তার কোনো মর্যাদা নেই বলে ধরে নেওয়া হয়। দুই, আন্তর্জাতিক আইনে অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন নামে একটি মতবাদ বহুল প্রচলন বহুল প্রচলন লক্ষ্য করা যায়। অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন এর অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন নামে একটি মতবাদের বহুল প্রচলন লক্ষ্য করা যায়। অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন এর অর্থ হচ্ছে সার্বভৌম রাষ্ট্র হিসেবে একটি রাষ্ট্র যে পদক্ষেপ গ্রহণ করে অপর কোন রাষ্ট্র তার কার্যকারিতা ও বৈধতা প্রশ্ন করতে পারে না, করার ক্ষমতা রাখে না। অপর কোন রাষ্ট্র তার প্রণীত আইন বা কৃত কাজের বৈধতার প্রশ্ন তুলতে পারে না। একটি রাষ্ট্র স্বীকৃতি না পেলে অ্যাক্ট অফ স্টেট ডক্ট্রিন এর অধীনে কোনো প্রকার ইমিউনিটিস অ্যান্ড প্রিভিলেজ ভোগ করতে পারে না। তিন, স্বীকৃতি লাভের ফলে একটি নতুন রাষ্ট্র বিশ্বের অন্যান্য সার্বভৌম রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে এবং তাদের সাথে যে কোনো প্রকার সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারে। চার, স্বীকৃতির ফলে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রের যে সকল সম্পত্তি স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রের এখতিয়ার ভুক্ত এলাকায় অবস্থিত এবং যার মালিকানা স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রের পূর্ববর্তী সরকারের হাতে ন্যস্ত ছিল, স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র অতঃপর সেই সম্পত্তিগুলো দাবি করতে বা পুনরুদ্ধার করতে পারে। পাঁচ, স্বীকৃতি দানের পূর্বে স্বীকৃতিদাতা রাষ্ট্র স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রে যে সকল সম্পত্তি হস্তান্তর বা অন্যান্য লেনদেন অবৈধ বলে মনে করত, স্বীকৃতি দানের ফলে স্বীকৃতিদাতা রাষ্ট্রের আদালতের দৃষ্টিতে সেগুলো বৈধতা লাভ করে। আন্তর্জাতিক আইনে স্বীকৃতি যে কতটুকু গুরুত্বপূর্ণ তা প্রখ্যাত মামলার আলোকে আলোচনা করা হলো। মামলা লুথার ভার্সাস সাগর, লুথার বনাম সাগর মামলা, কিংস বেঞ্চ ডিভিশন, কোর্ট অফ আপিল, 1921। এই মামলায় বাদী লুথার একজন ব্রিটিশ নাগরিক, LUTHER। সোভিয়েত রাশিয়াতে তার ব্যক্তি মালিকানাধীন একটি যন্ত্রচালিত টিম্বার ইন্ডাস্ট্রি ছিল। 1917 সালে রুশ বিপ্লবের পর সোভিয়েত সরকার একটি সরকারি ঘোষণা দ্বারা লুথার এর কারখানাটি জাতীয়করণ করে নেয়। লুথার তখন ব্রিটেনে চলে যান। প্যারা, 1920 সালে সোভিয়েত রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা ব্রিটিশ কাঠ ব্যবসায়ী সাগর SAGOR এর সাথে কাঠ বিক্রয়ের চুক্তি করে। চুক্তি অনুযায়ী বাণিজ্য সংস্থা এর কাঠ ব্রিটেনে পাঠিয়ে দেয়। কাঠগুলো ব্রিটেনে পৌঁছলে বাদী লুথার আদালতে গিয়ে দাবি করলো যে কাঠগুলো ব্রিটেনে রাশিয়া হতে এসেছে, এগুলো তার কোম্পানির কাঠ। রুশ সরকার অবৈধভাবে তার কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত করেছে, অতএব তার ব্যক্তিগত মালিকানার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হোক। তিনি আরও যুক্তি প্রদর্শন করেন যে সোভিয়েত রাশিয়াকে ব্রিটেন এখনও স্বীকৃতি দেয়নি, এর ফলে রাশিয়ার ঘোষণাকৃত জাতীয়করণ আইন ব্রিটেনে প্রযোজ্য হবে না। প্যারা, এই মামলায় ব্রিটেনের নিম্ন আদালত উপরোক্ত যুক্তি বিবেচনা করে বাদী লুথারের পক্ষে রায় প্রদান করে। মামলাটি বিবাদী সাগর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আপিল করার পর দেখা যায় যে ব্রিটেন 1921 সালে রাশিয়াকে কার্যত স্বীকৃতি প্রদান করেছিল, ফলে কিংস বেঞ্চ ডিভিশন কোর্ট অব আপিল বিবাদী সাগর এর পক্ষে রায় প্রদান করে, কারণ রাশিয়াকে কার্যত স্বীকৃতি প্রদান করার পর উক্ত রাষ্ট্রের জাতীয়করণের বিপক্ষে সিদ্ধান্ত প্রকাশ করার অধিকার ইংল্যান্ডের নেই। এখানে স্বীকৃতির রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কার্যকর করা হয়েছিল। প্যারা, যে সকল বিষয়ের উপর ভিত্তি করে ব্রিটেনের আপিল আদালত এই মামলাটি সিদ্ধান্ত গ্রহণ করে তা নিম্নরূপ। ক, ব্রিটিশ সরকার সোভিয়েত সরকারকে কার্যত সরকার বলে স্বীকার করে নিয়েছে। খ, স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্র যে তারিখে স্বীকৃতি প্রদান করুক না কেন, তা স্বীকৃত রাষ্ট্রের প্রতি সংলগ্ন হতে প্রদান করা হচ্ছে বলে গণ্য হবে, কারণ এখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট প্রযোজ্য হবে। গ বাস্তবে কার্যত এবং আইনগত স্বীকৃতির মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা হয় না। ফলে রাশিয়ার যে আইনের মাধ্যমে লুথারের টিম্বার কোম্পানি জাতীয়করণ করা হয়েছিল সেই আইনটি বৈধ ছিল। সুতরাং এখানে লুথার কোনো প্রকার ক্ষতিপূরণ পাবে না। যেদিন থেকে সোভিয়েত রাশিয়ার অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় ধরে নেওয়া হয় হবে, সেদিন থেকে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মামলা আসু মাম সেদিন থেকেই রিট্রোস্পেক্টিভ ইফেক্ট এর কারণে সেখানে বৈধ আইন বলবৎ ছিল। চ্যাপ্টার 6 সমাপ্ত, পৃষ্ঠা 84।